আয়ন দ্বারা বুঝতে পারবে। আমি কিন্তু কাউকে জিজ্ঞাসা করে দেখি না। এখন যদি গন্ধ পায় তাহলে বোঝা গেল যে যারা খায় তাদেরকেও গন্ধ লাগে, আর ফেরেশতাকে গন্ধ লাগে না? লাগে না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কাঁচা অবস্থায় পেঁয়াজ খাবে অথবা কুরলান খাবে অথবা রসুন খাবে সে যেন মসজিদে না আসে। আর ইনি সাহেব কাঁচা পেঁয়াজ রসুন কিছুই খেলেন না, শুকনো আর ধুঁয়ো খেয়ে মসজিদে এলেন। ভাই তা যাই হোক, যাকেই আপনি আসেন, মুখের গন্ধ আসে না নেই? মুখের গন্ধ যখন আসে তখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে গন্ধে মানুষ কষ্ট পায় সেই গন্ধে ফেরেশতাও কষ্ট পায়। মসজিদে এসে মুসলিমদেরকে কষ্ট দেয় এরা, আর তার সঙ্গে ফেরেশতাদেরকেও কষ্ট, মসজিদে যে ফেরেশতাদের কষ্ট দেওয়া হয়, আর তাছাড়া আপনার সাথে যে সবসময় ফেরেশতা থাকেন কেরামান কাদবি তারা কষ্ট পান। এই ধূমপান সাধারণত তারাই করে যারা ততটা ধার্মিক বা সব চরিত্রের মালিক নয়। আপনি কখনো দেখবেন না দেখুন কয়েকজন ফরেস্টার মানুষ ধূমপান করে, এই দেখবেন মানে একটু হাঙ্গর বলে মানুষ নুসনুস যাকে বলেন, এই শ্রেণীর মানুষ বিড়ি সিগারেট খায়। ভালো মানুষ পরেজগার মানুষ দাড়িওয়ালার কথা বলছি না, দাড়িওয়ালা হয়ে পরেজগার খেয়ে নেবেন, অনেক দাড়িওয়ালাও সিগারেটের আগুনে দাঁড়িয়ে খেয়ে ফেলেন। হ্যাঁ, যেমন তার বাচ্চা ধূমপান বুঝতে পারবেন, তার সেই করে জামা থাকে তো জামাতে দেখুন কোথাও কোথাও ফুটো হয়ে আছে, বুঝতে পারবেন যে ওই মান তো দাঁড়িয়ে হলেই হবে না। যদি প্রকৃতপক্ষে সে করেন সচরিত্রের মানুষ হয় তাহলে দেখবেন সে সাধারণত ধূমপান করে না। ধূমপান আপনারা যে ভালো জিনিস খান তখন বলে গেল জিনিসটা পবিত্র নয়, তাহলে ভালো দেখে তো ধূমপান যে জিনিসটা আপনি সিগারেট খাওয়া, আপনারা যে ভালো জিনিসগুলো খান সুন্দর সুন্দর ফল ফ্রুট খান বাঁধবি খান খুব ভালো ভালো খাবার তৈরি করে খান, সেই জিনিস কি বাথরুমের ভিতরে খেতে পারবেন? যাবেন খেতে? আপনি পায়খানা করছেন পায়খানা করতে করতে খেতে পারবেন? অবশ্যই না। ভালো জিনিস কোন সময়ে বাথরুমের ভিতরে খাওয়া যাবে না, পায়খানা করতে করতে খাওয়া যাবে না। এমন কোন জিনিস আছে যে জিনিস বাথরুমের ভিতরে খাওয়া যায় আর পায়খানা করতে করতেও খাওয়া যায়? বরং অনেকে বলে খেলে পরে পায়খানা পরিষ্কার হয়। হ্যাঁ, পায়খানা ক্লিয়ার হয়ে গেল। যে জিনিস নোংরা জায়গায় খাওয়া যায় অপবিত্র জায়গায় খাওয়া যায় সেই জিনিস পবিত্র না অপবিত্র? এখান থেকে বোঝা গেল যে বিড়ি সিগারেট ইত্যাদি অপবিত্র জিনিস, ভুলগুলো দেখবেন। হ্যাঁ, পায়খানা নোংরা স্থানে ধূমপান ধূমপাই করে ধূমপান করে মসজিদের ভিতরে কেউ কোনদিন ধূমপান যাবতীয় আপনারা জানেন ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত আলেম ওলামারা মসজিদের ভিতরে সাধারণ মানুষ মসজিদের ভিতরে বহু কিছু খায় খাবার খায় কিন্তু বিড়ি সিগারেট কেউ খায় না। ইমাম সাহেব যদিও ধূমপান করে লুকিয়ে লুকিয়ে মসজিদের ভিতরে, এমন ইমাম সাহেব না নেই আছে পাড়া গ্রামে এমন ইমাম সাহেব আছে যে ইমাম সাহেব বিড়ি সিগারেট খায় সে কিন্তু পরে যান না, চাকরি তাকে দেওয়া হয়েছে। এই যে গ্রামের লোকের দোষ জামাতের দোষ, যে জামাত জানে যে বিড়ি সিগারেট খায় আজকে তার পেছনে নামাজ পড়ে তাকে ইমাম বানায়, সে দেখবেন বাথরুমে গিয়ে কিংবা কোথাও বাইরে মাঠে ফাটে গিয়ে বিড়ি সিগারেট খেয়ে আসে তারপরে কুলি টুলি করে নামাজ পড়ায়। ইমাম সাহেব সে জানে যে বিড়ি সিগারেট সারা আপনার জন্য মসজিদের ভিতরে খায় যদিও সে জর্দাটা খায়, অবশ্য জর্দাটা কিন্তু সেন্ট আছে যেহেতু গন্ধ নেই এই জন্য তারা ভিতরে খায়, তবু জর্দা কিন্তু হালাল নয়। কেউ ধূমপান বা সিগারেট মসজিদের ভিতরে খেতে সাহস করে না, আর এটা এই কথাটি দলিল যে বিড়ি সিগারেট পবিত্র জিনিস নয়। যদি আপনার ধারণা মধ্যে বিড়ি সিগারেট আল্লাহর দ্বারা একটা নিয়ামত হয়, আপনি যখন আল্লাহ সবকে নিয়ামত দিয়েছে এটা একটা নিয়ামত, তাহলে পান শেষে তার জুতা দিয়ে দলেন কেন? কোনো আল্লাহ নিয়ামতকে জুতো দিয়ে হ্যাঁ একটু পিসা হবে, কিন্তু বিড়ি সিগারেট যারা খায় তারা দেখবেন ফেলে দিয়ে জুতো দিয়ে কি করে দেয়? হ্যাঁ, বলে ভালো খুচুর আগুন নিভাবার জন্য, আগুন নিভাবার জন্য হলেও আল্লাহর নিয়ামতকে কেউ পায়ে দিয়ে দলে না জুতো দিয়ে দলে না তাহলে আপনার গোড়া হবে। সুতরাং এটা কোনো আল্লাহর নিয়ামত নয় পবিত্র জিনিস নয়। যদি বিড়ি সিগারেট সাধারণ জিনিস হয় তাহলে তা আপনি আপনার পিতা মাতাকে দেন না কেন? হুজুর যারা খায় তারা ঠিক দেয় বাবার কাছ থেকে যে খায় সেই দেয়, হ্যাঁ ছেলে বাপকে দেয় বাপ ছেলেকে দেয়, এরকম আছে এরকম নোংরা চরিত্রের লোক আছে যারা একসঙ্গে বসে ফিল্ম দেখে, হ্যাঁ যারা একসঙ্গে বসে বিড়ি সিগারেট খায় মত পর্যন্ত খায় বাপ কাছে গেলে দেবে বাপকে সামনেও আপনি খাবেন না, এখন যদি আপনার কেউ সিগারেট খায় হুজুর সামনে খাবেন, একান্ত যদি বড় বেয়াদব বেয়াদব কথা নেই, যেমন কথা না, সে আমাদের আপনার মুখে ধোঁয়া ছেড়ে দেবে, আপনি কিছু বলতে গেলে খুশ করে মুখে ধোঁয়া ছেড়ে দেবে, কথা আলাদা। চরিত্র আছে, তারা কোনদিন গুরুজনদের সামনে বড় মানবদের সামনে সিগারেট বা বিড়ি খাবে না। যদি আপনি বিশ্বাস করেন যে বিড়ি সিগারেট খাওয়া ভালো জিনিস বা ধূমপানে আমেজ আছে, তাহলে তা খেতে আপনার স্ত্রীকে বলেন, খাবেন, আপনার ছেলে মেয়েদেরকে খেতে বলেন, কিন্তু দেখবেন যারা খায় তারা কিন্তু ছেলে মেয়েদের বলে বা না রে খাওয়া ভালো নয়, নিজে খাবে কিন্তু ছেলেদেরকে মানা করবে। অমুসলিম হয়ে উঠেছিল তার পরিচয় দিয়ে, ধূমপান হতে অনেকে সাবধান থাকে, অমুসলিম অনেকেই খায় না, দেখবেন ডাক্তার নিষেধ করে, অমুসলিম অনেক নিষেধ করে, সরকারি আইন আছে যে এগুলো হচ্ছে নিষেধ, অথচ মুসলিম হয়েছে উঠেছিল তার পরিচয় কেন দেয় না। নম্বর পাঁচ, বিড়ি সিগারেটের জ্বলন্ত শেষ টুকরো কত বড় বড় কারখানা খুঁড়িয়ে দিয়েছে, গার্মেন্টে দেখেছেন কোনো কোনো সময় বিড়ি সিগারেটের ওই থেকে আগুন লাগে, বড় বড় কারখানা খুঁড়িয়ে গেছে এর জন্য। সুতরাং এদিকেও আপনার একটা ক্ষতি রয়েছে যে এর আগুনে অনেক সম্পদ নষ্ট হয়, অর্থাৎ এদিক থেকেও বিড়ি সিগারেট খাওয়া হারাম। নম্বর ৬, অনেকে বলে এটা সন্দিগ্ধ, মানে সন্দেহ রয়েছে, মাত্র কেউ জানে সন্দেহ রয়েছে, সুতরাং এত দলিল পেশ করার পরও যদি বলে যে না কিন্তু স্পষ্ট দলিল যখন নেই কোরআনে তো লেখা থাকে যে বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, যেমন শুয়োর খাওয়া হারাম লেখা হয়েছে, বিড়ি সিগারেট লেখা হয়েছে, তাদের এটা হারাম বলছেন কেন সন্দিগ্ধ তাই লেখায়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আপনি শুনেন, আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীর লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকা শুবহা ইস্তাগরা লিদিনিহি ওয়া ইরদিহি ومن وقع في الشبهات وقع في الحرام কি বলছেন নবী, অবশ্যই হারাম বয়ান করে দেওয়া হয়েছে, হারাম বিবৃত হয়েছে, স্পষ্ট হয়ে গেছে, আর এই দুনিয়ার মাঝে রয়েছে বহু সন্দিগ্ধ সন্দিহান জিনিস, বহু মানুষ তা জানে না যেটা হালাল না হারাম। অতএব যে ব্যক্তি এই সন্দিহান বস্তু সমূহ থেকে দূরে থাকবে সে নিজে দীন এবং ইজ্জতকে বাঁচিয়ে নেবে, আর যে ব্যক্তি এই সন্দিহানে পতিত হবে, সন্দিগ্ধ জানা সত্ত্বেও খাবে, আল্লাহ কারী আল্লাহ মাফ করে দেবে বলে খেতে শুরু করে দেবে, সে ব্যক্তি আসলে হারামে পতিত হবে। সুতরাং বিড়ি সিগারেটকে হারাম নাও মনে করে, সন্দিগ্ধ নিশ্চয়ই পড়ে, একতলাপ যখন করেছেন ওই ছোট হুজুরদের কথা যদি আপনি একতলাপ মনে করেন, যারা মাতগুরু বলছে তাদের কথা যদি আপনি একতলাপ মনে করেন, ঠিক আছে, এবং একতলাপ যখন হলো তাহলে এটা সন্দিগ্ধ হলো, তাহলে আপনি এই দলিল অনুযায়ী বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেন, যেখানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সন্দিগ্ধ দৃষ্টিতে দূরে থাকো, কারণ সন্দিগ্ধ দিন ব্যবহার করলে সে হারামে পড়ে। নম্বর ৭, অনেকে বলে থাকে বিড়ি সিগারেট পান করা মাকরুহ, হারাম হলে কোরআনের কোন আয়াতে স্পষ্ট ভাবে উল্লেখ করা থাকতো, যেমন সুয়োর খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম ইত্যাদি বলে ঘোষণা করা হয়েছে। আমি তাকে বলুন তুমি যে ভাতগুলি খাচ্ছ, আম জাম আঙ্গুর ফল সব খাচ্ছ, তা হালাল না হারাম? ভাত মুড়ি আম জাম হালাল না হারাম? হালাল। এবার দেখে কোরআনে আছে, আছে আম হালাল, জাম হালাল, ভাত হালাল, মুড়ি হালাল আছে? আমি বলুন ভাত মুড়ি আম জাম যে হালাল সে ব্যাপারে আল্লাহ স্পষ্ট করে ঘোষণা করেনি, যেমন প্রথম শ্রেণীর খাদ্যকে হালাল বলে ঘোষণা করেছেন, গরুর মাংস হালাল, আঙুর খাওয়া হালাল বলেছে তো বলেনি, কিন্তু ভাত মুড়ির কথা আম জামের কথা বলেনি। সুতরাং যদি আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস কোনটা খাওয়া হালাল কোনটা হারাম এভাবে ঘোষণা করতেন, তাহলে কোরআনের অবস্থাটা কি হতো, কোরআনের অবস্থাটা কি হতো, কত পারা হতো তাহলে কোরআনটা? এক হাত থেকে আপনি লিখতে যান এর মানে লেখা থাকতো আম খাওয়া হালাল, জাম খাওয়া হালাল, আমার দেশে কত রকম ফল যা হবে নেই তাই না, কত পারা আরো বৃদ্ধি করতে হবে, কোরআনের পরে আরো কত হতো ঠিক নেই, সে বলবে আসলে আম জাম ভাত মুড়ি এগুলো তো ভালো জিনিস, আপনি তাকে বলুন আল্লাহ তো ভালো জিনিস হালাল আর মন্দ জিনিসকে হারাম করেছেন, তবে সিগারেট হারাম কেন নয়, সে চপচপ করে বলবে বিড়ি সিগারেট তো ভালো জিনিস, আমাদের দেখলে তো খারাপ নয়, তখন আপনি বলুন তার যখন 6-7 বছরের ছেলেটাকেও ভালো যদি হয় তাহলে খাই চিনি দাও মধু খাওয়া, হ্যাঁ যেমন মধু খাওয়া তেমনি বিশ্রাম খাওয়া শিখিয়ে দাও, ভালো কিছু সেও খা, তখন সে সুস্থ মস্তিষ্কের হলে বলবে ছোট বাচ্চাকে তার মানে হল কি যে সে স্বীকার করছে যে জিনিসটা ভালো নয়, পরে সে চুপ হয়ে যাবে আর জবাব পাচ্ছে না। পক্ষান্তরে মাকুবও যদি বলেন যদি সিগারেট যদি মাকুব বলেন তাহলে সূরা বানী ইসরায়েলের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিছু জিনিসকে মাকুব বলেছে, এই অর্থে এটা মাকুব। আমাদের ফকিহরা মাকরুহ দুই রকম, মাকরুহে তাহরিমি আর মাকরুহে তানযিহি, তার মানে তাহরিম যেটা হারাম সেটাকে মাকরুহ বলা হয়, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে সে শিরক শুরু করে নিয়ে হত্যা করা, এতিমের মাল খাওয়া, তারপরে ব্যভিচার করা, তারপরে আপনার অহংকার করা, ইত্যাদি পড়ার পর বলছেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, তার মানে এই আগে যে কথাগুলো বলা হলো এই সবই হচ্ছে তোমার রবের কাছে মাকরু, আর তার মানে হচ্ছে সেটা হচ্ছে মাকরু যে তাহরিমি হারাম। তেমনি যদি বিশ্বকে আপনি মাকরু বলেন তাহলে জানতে হবে যে মাকরু হচ্ছে ঘৃণিত জিনিস, আর ঘৃণিত মানেই হচ্ছে যে তার হারাম জিনিস। যদি আপনার ধারণা থাকে যে বিশ হাজার খাওয়া হারাম বা মাকরু, তাহলে অন্যান্য বৈধ খাদ্য বা পানীয় মতো তা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলেন, বিড়ি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলেন বলতে পারে, বলে দেয় না তাওয়া মানুষ বিড়ি খা সিগারেট খাচ্ছি বিসমিল্লাহ বলে শুরু করছে, করে নাকি বিসমিল্লাহ বলে কেউ খায় না, বলেন যদি কেউ খায় তো যদি তাহলে নিশ্চয়ই এটা ভালো জিনিস, আর যদি বিসমিল্লাহ বলে শুরু না করে তাহলে নিশ্চয়ই এটা খারাপ জিনিস। যদি আপনি মনে করেন যে বিড়ি সিগারেট খাওয়া হালাল মাত্র, তাহলে অন্যান্য বৈধ খাদ্য বা পানীয় মতো খাওয়া শেষে এইটা শেষ হয়ে গেল তো খেলে দিয়ে আলহামদুলিল্লাহ বলেন নাকি, না না কেউ বলেন না, বিড়ি সিগারেট খাওয়ার পরে কেউ আলহামদুলিল্লাহ বলে না, সত্যবাদিতার সাথে আপনি আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন। সুতরাং নিশ্চিত হন যে আল্লাহ আপনাকে এখানে সহযোগিতা করবেন, যে সদিচ্ছা আপনি পোষণ করেছেন মহান আল্লাহ আপনাকে এটা পূরণ করার তৌফিক দেন। আমরা এই কামনা করছি যে খবরদার বিড়ি সিগারেটকে মাকরুহ ভাববেন না বা হালাল ভাববেন না, সেটা হারাম, আর হারাম জিনিস থেকে বেঁচে থাকা বোধ শতভাবে চেষ্টা করুন। ধূমপান থেকে বাঁচবেন কিভাবে, এমন একটি সর্বনাশী ক্ষতিকর কুঅভ্যাস থেকে বাঁচা প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজে, অথচ অনেকের পক্ষে তা বড় কঠিন। কিন্তু আপনি যদি আপনাদের আমাদের উপদেশ গ্রহণ করেন, আমরা যে উপদেশ দেবো সেটা গ্রহণ করেন, তাহলে আপনার পক্ষে ধূমপানের পদভ্যাস বর্জন করা সহজ হয়ে যাবে। নম্বর এক, মনে মনে দৃঢ় সংকল্প করুন, হ্যাঁ বেটা ছেলের মতো কথায় বলে মহৎকা বা হাতিকা দাঁত, একবার হাতির দাঁতের মতো স্ট্রং হতে হবে কথা, দৃঢ় সংকল্প করতে হবে যে আর বিড়ি সিগারেট খাবো না, যদি পারেন তাহলে ভালো। নম্বর